भजो नित्यानंद राम भजो गौर गुणधाम भजो नित्यानंद राम भजो गौर गुणधाम नित्यानंद राम भजो गौर गुणधाम भजो नित्यानंद राम भजो गौर गुणधाम नित्यानंद राम भजो गौर गुणधाम दुई भाई एक तुम समान प्रकार दुई भाई एक तन समान दुई भाई एक तन समान प्रकार दुई भाई एक तन समान प्रकार दुई भाई एक तन समान प्रकार এই দুয়ের পাদ পদ্ম সদা করুয়াস এই দুয়ের পাদ পদ্ম সদা করুয়াস এই দুয়ের পাদ পদ্ম সদা করুয়াস ভজন নিত্যানন্দ রাম ভজন গৌর গুণ নিত্যানন্দ রাম গৌর গুণ ভজ নিত্যানন্দ রাম ভজ গৌর গুণ গোপী গণের যে কহে ভাগবতে গোপীগণের যে প্রেম কহে ভাগবতে গোপীগণের যে প্রেম কহে ভাগবতে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে একলা নিতাই হইতে পাইবে জগতে আর একলা নিতাই হইতে পাইবে জগতে জগতে ভজ নিত্যানন্দ রাম ভজ গৌর গুণ ধাম ভজ নিত্যানন্দ রাম ভজ গৌর গুণ ধাম ভজ নিত্যানন্দ রাম গৌর গুণ ধাম ভজ নিত্যানন্দ রাম ভজ গৌর গুণ ধাম সংসার পার হইয়া ভক্তির সাগর আর সংসার পারে হইয়া ভক্তির সাগরে এই ভব সংসার পার হইয়া ভক্তির সাগরে ভব সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভজ নিতাই চাঁদেরে আর যে ডুবিবে ভজনে নিতাই চাঁদেরে যে ডুবিবে সেই ভজ নিতাই চাঁদেরে যে ডুবিবে সেই ভজ নিতাই চাঁদেরে ভজ নিত্যানন্দ রাম ভজ গৌর গুণ ধাম ভজ নিত্যানন্দ রাম ভজ গৌর গুণ ধাম ভজ কৃষ্ণ করুণা সিন্ধু গোপী সগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী সুপাং দেবী তন্নমামি হরি প্রিয়ে বংশা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভে পাঁচ হরি হরি পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবে ভনম ভজ নিত্যানন্দ রাম ভজ গৌরগণ রাম ভজ নিত্যানন্দ রাম গৌরগণ রাম ভজ গুণধাম ধাম বিনয় গুণ ধাম নিতাই গুণ ধাম গৌরগুণ ধাম গৌরগুণ ধাম নিতাই গুণ ধাম গৌর হরি আশাদিতে এসেছে আশাদিতে এসেছে আশাদিতে এসেছে আশাদিতে এসেছে আশাদিতে এসেছে বৃন্দাবন প্রেম লীলা আশাদিতে এসেছে বৃন্দাবনের প্রেম লীলা আশাদিতে এসেছে বৃন্দাবনের প্রেম লীলা বৃন্দাবনের প্রেম লীলা আশাদিতে এসেছে বলি বৃন্দাবন প্রেম লীলা আশাদিতে বৃন্দাবন প্রেম লীলা আশাদিতে বলি বৃন্দাবন প্রেম লীলা নদিয়াই গৌরাঙ্গ বৃন্দাবন প্রেম লীলা বৃন্দাবন প্রেম লীলা বৃন্দাবন প্রেম লীলা বৃন্দাবন প্রেম লীলা বৃন্দাবন প্রেম লীলা আশাদিতে এসেছে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল মনেতে পড়িল তাই যমুনার ভাবে সুরধুনি রে কহিল সুরধুনি রে আজ গৌর সুন্দরের সেই দাপরের লীলা মুকুটমণি রাসলীলার কথা মনে হলো কেন মা কেন মনে হবে না কারণ সেই তো এসেছে সেই তো এসেছে ও সেই তো এসেছে সেই তো এসেছে সেই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে তাই সুরধুনি গঙ্গাকে দর্শন করি দাদা নিতাই চাঁদকে ডেকে বলি সুরধুনি গঙ্গাকে দর্শন করি দাদা নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা দেখো দেখো দাদা যমুনা এখনো আমাদের সঙ্গেই আছে ওই তো যমুনা ওই দেখো আমাদের সঙ্গেই আছে বলছে না এটা যমুনা নয় এটা সুরধুনি গঙ্গা কি গো মা এটা গঙ্গা না যমুনা গঙ্গা কিন্তু মহাপ্রভু বলছে না এই তো সেই যমুনা দাদা নিতাই চাঁদ বলছে হ্যারে ভাই তোর মনে নাই তুই আজকে বৃন্দাবনে নে তুই নবদ্বীপে তুই হয়েছিস গৌরাঙ্গ আজকে তোর মনে নাই তোর হাতে বাঁশি নাই বলছে দাদা আমার হাতে বাঁশি নাই আর তোমার হাতেও তো লাঙ্গল নাই তুমি ছিলে হলো ধারী হয়েছ এখন নিত্যানন্দ তবে এটা যমুনা নয় না দাদা এই যমুনা তোমার যদি প্রশ্ন থাকে তাহলে একবার তুমি জিজ্ঞাসা করে দেখো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহী রূপের হাটে বিকায় তো নীলকান্ত মনি তাতে রূপের হাটে বিকায় ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলে দাও না যমুনা কোথায় চারু চন্দ্রাবলি। কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলি বলে দাও। গোবিন্দচরণ পাবো বলে যে নিজের রং রূপ যৌবন দান করে দিয়েছিল, কোন দিন? যেদিন দক্ষ রাজার যজ্ঞে ভোলানাথকে আহ্বান করা হয়। অপমানিত হয় ভোলানাথ, আর নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতীমা দেহত্যাগ করে। সতীমায়ের দেহটিকে নিয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করলেন। সৃষ্টি স্থিতি যখন প্রলয়, তখন সব দেবতা আশ্রয় নিলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু সুদর্শন চক্র পাঠালেন সতীমায়ের দেহটিকে, সেই সুদর্শন চক্র 51টি ভাগে ভাগ করে দিলেন। সেখান থেকে হলো সতীর 51টা পীঠ, ভারতবর্ষের 51টি জায়গায় সতীমায়ের 51টি দেহের অংশ পড়ল। সেখান থেকে হলো 51টি সতীপীঠ, যার মধ্যে আমরা যে জেলায় বাস করি বীরভূম জেলাটি খুব ভাগ্যবান। সারা ভারতবর্ষে 51 পীঠ আছে, কিন্তু শুধুমাত্র বীরভূমেই 5টা পীঠ। বক্রেশ্বর, কঙ্কালীতলা, হুল্লরামা, ললাটেশ্বরী, আর নন্দেশ্বরী। তারাপীঠটা সিদ্ধপীঠ, উপপীঠ, বামদেবের সিদ্ধপীঠ, অর্থাৎ সতী মায়ের একান্ন পীঠের মধ্যে পীঠ পড়ে না। তা এই যে একান্নটি ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু ভোলানাথের ক্রোধ কিন্তু তখনও কমল না। চিরতরে ভোলানাথকে শান্ত করার জন্য সমস্ত নদীদেরকে ডাকা হলো। কারোর যখন খুব মাথা গরম হয়ে যায় মা, তখন আমরা কি বলি? মাথায় একটু জল দে বাবা, একটু ঠান্ডা কর। ভোলানাথকে ঠান্ডা করতে গেলে, শীতল করতে গেলে নদীদেরকে ডাকা হলো, সমস্ত নদী এলো। এবার বিষ্ণু বললেন, তোমরা যে ভোলানাথকে স্নান করাবে সে একটা আশীর্বাদ পাবে আর একটা অভিশাপ পাবে। আশীর্বাদটা হলো এই, যে ভোলানাথকে স্নান করাবে সে গোবিন্দ চরণ পাবে। দ্বাপর যুগে কৃষ্ণরূপে যেদিন বিষ্ণু লীলা করবেন, সেদিন সেই নদী প্রভুর লীলাভূমি বৃন্দাবনে ঠাঁই পাবে। এটা গেল আশীর্বাদ। আর অভিশাপটা হলো এই, যে ভোলানাথকে স্নান করাবে, কৃষ্ণ কৃপা লাভ হোক, যে ভোলানাথকে স্নান করাবে সে অভিশাপ পাবে, সে নিজের রং রূপ যৌবন সব হারিয়ে ফেলবে। গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সকলেই ছিল, কিন্তু এই অভিশাপের কথাটি শোনা মাত্র সকলে পিছিয়ে গেল। এগিয়ে এলো চোখের জল ফেলতে ফেলতে যমুনা। যমুনা হাত জোর করে বলছে, প্রভু গো, আর কেউ ভোলানাথকে স্নান করাক বা নাই করাক, আমি করাব। কেন জানো প্রভু? কারণ লোকে বলে ওরে নীল যমুনার জল, আমার সুন্দর নীল রং, তাই লোকে আমায় বলে ওরে নীল যমুনার জল। কিন্তু আমি চাই না আমার এই সুন্দর রং, আমার এই রং, আমার এই রূপ, আমার এই যৌবনে আমার কি কাজ? এই রং রূপ যৌবন দিয়ে যদি আমি গোবিন্দ সেবা না করতে পারি, আমি সব তোমার চরণে দিলাম। তুমি কৃপা করো প্রভু, যেন তোমার চরণ তলে আমায় ঠাই দেবে। ভোলানাথকে স্নান করিয়ে নীল সুন্দর যমুনা হয়ে গেল কুৎসিত কালো যমুনা, কিন্তু আশীর্বাদ পেলেন কৃষ্ণরূপ। বৃন্দাবনে যত লীলা হবে, কৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করবে, সব করবে যমুনার তটে। যমুনা স্থান পাবে বৃন্দাবনে। কালো যমুনা, কিন্তু গোবিন্দ চরণ পেল। আজকে সেই যমুনার তটের ফুলবনকে দেখে সুন্দর প্রাকৃতিক শোভা দর্শন করে মহাপ্রভু বৃন্দাবনের কথা মনে পড়ল। আজ ফুলবন দেখি বৃন্দা আহবনের সমান দেখে ভবনিধি রসরাজ গোলা ভাবনিধি গোলা ভাবনিধি গোলা রাধে রাধে আমার গোনা। আজ পুনবের ভাবে বিভাবিত হয় সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ রস পান করে তারা গোপী। ইন্দ্রিয়কে দমন করলে যদি গোপী হয় তাহলে আমি বলবো আপনাদের এখন ইন্দ্রিয় কি চাইছে বলুন তো, কটা বাজছে এই সময়টা? কিসের সময়? হ্যাঁ, ঘুমের সময়। আপনাদের শরীর কিন্তু চাইবে ঘুম, কিন্তু আপনাদের মন চাইছে কীর্তন। তাহলে ঘুমটাকে আপনারা দমন করেছেন, ইন্দ্রিয় চাইছে ঘুম, কিন্তু আপনারা ইন্দ্রিয়কে দমন করে কৃষ্ণ কথা রস পান করতে এসেছেন। তাহলে আপনারা ইন্দ্রিয়কে দমন করেছেন। ইন্দ্রিয় দমন করলে যদি গোপী হয় তাহলে বলবো আজকে এই ভৈরবতলায় যত ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে গোপী। তারাই এরাই এরাই তারা এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, গোপী আজকে ঘেরি চাঁদের মালা এরাই তো গোপী রে আজকে ঘেরি চাঁদের মালা এরাই তো গোপী রে আজকে ঘেরি চাঁদের মালা এরাই তো গোপী রে আজকে ঘেরি চাঁদের মালা এরাই তো গোপী রে চাঁদকে ঘেরি চাঁদের মালা ফুলবন দেখি বৃন্দাবনের সমান সহচর গণ ব্রজ গোপী অনুমান। তাহলে দাদা ও দাদা এরা যদি গোপী হয় তাহলে আজকে আমার কি ইচ্ছা করছে জানো? আজকে আমার বড় ইচ্ছা করছে গো, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, এই নদী আই মোরা দু ভাই রাসলীলা করব, হরি হরি হরি রাসলীলা করব, এই নদী আই মোরা দু ভাই রাসলীলা, নদী আই মোরা দু ভাই রাসলীলা করব, আই নদী আই মোরা দু ভাই রাসলীলা করব, নদী আই মোরা দু ভাই রাসলীলা করব, কি করবি? রাসলীলা করবি, কিন্তু হ্যারে রাস তো শুধু গোপীদের অধিকার, অন্য কোন ভক্ত তো রাসলীলা আস্বাদনের স্বাদ পায় না। বলছে না দাদা আজ কেউ বঞ্চিত হবে না, আজকে অন্তরঙ্গ বহিরঙ্গ একত্রে মিলে দাদা গো আজকে নাচবো নাচাবো, নাচবো নাচাবো, নাচবো নাচাবো, নাচবো নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো নাচাবো, বলবো বলাবো, নাচবো নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো নাচাবো, বলবো বলাবো, নাচবো নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো নাচাবো, নিজে হরি বলবো আর সকলকে হরি বল বলাবো। আমি যদি বলি আপনাদের সকলকে হরি বল দিতে, হরিধ্বনি উলুধ্বনি দিতে আপনারা দেবেন? হরি বল, তা বলছে আজকে নিজে হরি বল দেব। আমি লীলা প্রথমে বসে বলে রাখি, রাসলীলা চলাকালীন উঠে আসবেন না আমাকে জয়নিতায়, লীলা শেষে আমি আপনাদের কাছে আচল পাবো তখন আসবেন জয়নিতায়, ভালো থাকুন। মন ভরে ভক্তি ভরে আস্বাদন করুন জয়নিতায়, আসরে উঠবে উঠে আসবেন না জয়নিতায়। তা বলা হচ্ছে যে নিজে হরি বল বলবো আর সকলকে হরি বল বলাবো। আপনাদেরকে যদি আমি এখনই হরি বল দিতে বলি আপনারা দেবেন? ওই দেখি সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ভালো করে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সকলকে হরি বল বলবো, কিন্তু হরি বল বলাতে গেলে যে বাদ্যযন্ত্র চাই। সামনে ছিল গৌরীদাস পণ্ডিত, এসে উপস্থিত হয়ে বলছে প্রভু আমাকে কি আপনার মনে নাই? আমি আমার শ্রীখোলের ধ্বনিতে মাতিয়ে তুলবো রাসমঞ্চ। খোল করো তাল গোড়া সুমেলি করিয়া, খোল করো তাল গোড়া সুমেলো করিয়া, খোল করো তাল গোড়া সুমেলো করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া নাচে রে গৌরাঙ্গ নাচে নাচে রে গৌরাঙ্গ নাচে নাচে রে গৌরাঙ্গ নাচে নাচে রে গৌরাঙ্গ নাচে হরি হরি হরি বলে নাচে রে গৌরাঙ্গ নাচে হরি হরি বলে নাচে রে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে হরি হরি হরিধ্বনি দিয়ে। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যে যারা উলুধ্বনি দিলেন না হরিধ্বনি দিলেন না, যারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন না, এ সাউন্ডটা বাড়া একটু মনিটারে, রাধে সাউন্ডটা বাড়াও গো মনিটারে একটু, যারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন না তাদেরকে গৌরীদাস পণ্ডিতের খোল বেজে বলল, তোর বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল যেনা বলে হরি বল বাজে খোল বাজে যেনা বলে হরি বল বাজে খোল বাজে খোল যেনা বলে হরি বল তার বাজে খোল বাজে যেনা বলে হরি বল তার বাজে খোল বাজে যেনা বলে হরি বল তার বাজে খোল বাজে খোল যেনা বলে হরি বল মানব জন্ম শ্রীখোল এটাকে বলা হয় শ্রীখোল কেন শ্রী কেন দেখুন ভগবানের প্রত্যেকটা লীলার জন্য একটা করে শ্রী বসে ভগবান তো সুন্দর তার প্রত্যেকটা লীলাও সুন্দর কিন্তু সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলার ক্ষেত্রে একটা সুন্দর নয় কত সুন্দর শ্রী শ্রী রাসলীলা দুটো সুন্দর রাসলীলার ক্ষেত্রে দুটো সুন্দর শ্রী শ্রী রাসলীলা তাহলে রাসলীলায় যারা যারা ছিল তারা তারা আছে এই খোলটিতে যারা যারা রাসলীলায় তারা তারা আছে এই খোলটিতে যে মাটিটি দিয়ে খোলটি তৈরি হয়েছে মাটিটি ভোলানাথ কেউ কেউ আবার বলে এই মাটিটি এক দৈত্য মধু কৈটব নামে দৈত্য হলো এই মাটিটি দুদিকের দুটি তালা ডান তালা হলো কৃষ্ণ বাম তালা হলো রাধা খোলের বাদি আর চিনি যেগুলো দিয়ে খোলের তালার বন্ধন শক্ত করা থাকে সেগুলি হলো রাধারানীর অষ্টসখী আর ৬৪টা মঞ্জুরি সখী আর যে ধারক বা বাহকটি দিয়ে শ্রীখোলটা কাঁধের সঙ্গে আছে কাঁধটিকে আশ্রয় করে আছে কাঁধটিকে আশ্রয় করে আছে সেই ধারকটি বা বাহকটি হলো আশ্রয় আশ্রয় হলো মা যোগমায়া তাহলে যারা যারা রাসলীলায় ছিল তারা তারা আছে এই খোলটিতে তাই শুধু খোল নয় এটি শ্রীখোল এই শ্রীখোলের ধ্বনিতে মাতিয়ে তুলল রাসমঞ্চ আর এই মহাপ্রভুর নৃত্যেতে যারা উলুধ্বনি হরিধ্বনি করলেন না তাদের বললেন বাজে খোল যারা উলুধ্বনি করলো তাদের বাজলো খোল এটা হলো ১৪ পোয়া মানব খোল এটা মাটির খোল এই মাটির খোল মানব খোলকে বলছে ওরে খোল তোর প্রাণ আছে আমার প্রাণ নাই কিন্তু আমি বাজি আর তুই বাজিস না এত সুন্দর বদন পেয়েছি হরি বলার মতো কিন্তু হরিনাম আশ্রয় করি না কখন আশ্রয় করি মা গো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে স্ত্রী বিয়োগ হয়ে গেছে পুত্রের কাছে প্রয়োজন হারিয়ে গেছে তখন সম্পদ তখন সম্বল হলো এই হরিনাম সময়টা পেরিয়ে গেলে আমাদের মনে পড়ে হরিনাম আশ্রয় নেওয়ার কথা এই মাটির খোল এই খোলটিকে হরে কৃষ্ণ। তাহলে এই মহাপ্রভুর নৃত্যে যারা উলুধ্বনি দিলেন, হরিধ্বনি দিলেন, তাদের খোল বাজলো, আর যারা দিলেন না তাদের খোলগুলো বাজে। হরি হরি হরি বল। যারা দিলেন তাদের বাজলো, মানে তাদেরও বাজে, আর যারা দিলেন না তাদেরও বাজে। বুঝতে পাচ্ছেন তো? বাজে আর বাজে, বাজে মানে বাজলো, আর বাজে মানে খারাপ। তাহলে প্রেমানন্দে বাহু তুলে বলবো নিতাই গৌড় হরি হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌড় হরি বল বল বল, নিত্যানন্দ বল বল, শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর। নিতাই গৌড় হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌড় হরি বল, হরি বল গৌড় হরি বল, হরি বল গৌড় হরি বল, নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর। তাই গৌড় হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল। গৌড় হরি বল অদ্বৈত বল শ্রীবাস গদাধর। গৌড় হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি। নবদা ভক্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম আত্মনিবেদনম। প্রথমে শ্রবণম, শেষে আত্মনিবেদনম। এই যে আপনারা শুনতে এসেছেন এতেই তো মঙ্গল, শুনলেই মঙ্গল, শেষে আত্মনিবেদন, তখন আর কোনো ভয় নাই। তাহলে শ্রেষ্ঠ সম্পদ কি বলুন তো? দান ব্রত তপ যজ্ঞং সাধ্রঞ্চ পিতৃ তর্পণম সকলম নিষ্ফলম রাজন হরি সংকীর্তনম বিনা। শীতে একটা ব্যক্তি কষ্ট পাচ্ছে, আপনি একটা কম্বল দান করলেন, আপনার মঙ্গল। একটা ভিখারি আপনার বাড়িতে এসেছে, আপনি কিছু সাহায্য করলেন, আপনার মঙ্গল। নিজের মেয়ের বিয়ে দিতে পারছে না কেউ, আপনি কিছু ধন দিলেন, এটা আপনার মঙ্গল। কিন্তু সর্বোত্তম মঙ্গল কি বলুন তো? আমার কমিটির বাবারা দাদারা যেটা আয়োজন করেছে, এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এতে যারা শুনতে আসে তারা উদ্ধার পায়, যারা গাইতে আসে তারা উদ্ধার পায়। একটা রাজা রাজত্বে সবকিছু শেষ হয়ে যায় যদি না সেই রাজত্বে কীর্তন হয়। সকলম নিষ্ফলম রাজন হরি সংকীর্তনম বিনা। তাহলে সেই দানই আমরা দিচ্ছি, কত ভাগ্যের কথা। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন, নিরপরাধ হলে নামে পায় প্রেম ধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে।